টিভি বাংলা মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي إن أضاء الله دربي يا نفعي وهنائي يا نفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله حلو حلو حلو حياتي عرفت الله رب. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد اعوذ بالله من الشيطان الرجيم يا حسرة على العباد ما يأتيهم من رسول الا كانوا به يستهزئون. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের তাফসীর চলছে সূরা ইয়াসিন থেকে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 30 এ আল্লাহ পাক ইরশাদ করছেন যে ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপর অর্থাৎ মানব জাতির উপর বড়ই আক্ষেপ, তাদের জন্য বড়ই পরিতাপের বিষয়। মা ইয়াতিহিম মিন রাসূল, তাদের কাছে যে কোনো রাসূল আসে, ইল্লা কানু বিহি ইস্তাহজাউন, তাদের সাথে তারা ঠাট্টা মজাক করে। অধিকাংশ মানুষের চরিত্রই এরকম, ভালো লোক দেখলে ঠাট্টা করবে, মন্দ লোককে ঠাট্টা করবেন না। আজকাল দেখুন মানব সমাজের অবস্থা, একটা পর্দানাসীন মহিলা ঢিলাঢালা কাপড়ে যদি থাকে, বোরখাই থাকে, তাহলে তাদেরকে ঠাট্টা করবে শয়তান প্রকৃতির মানুষ, আর তাদেরই সংখ্যা বেশি। উলঙ্গ হয়ে চলাফেরা করছে, একটা শুধু গেঞ্জি হালকা, শরীরের অধিকাংশ খোলা, রান পর্যন্ত খোলা, তারপরে কেউ ঠাট্টা করে না তাদেরকে নিয়ে। দেখছেন মানব জাতির অধিকাংশ লোকের বদচরিত্র, ভালো পছন্দ করে না, মন্দকে পছন্দ করে। শয়তান কিভাবে মানব জাতিকে বিভ্রান্ত করেছে, পরিতাপের বিষয় আল্লাহ পাক বলছেন এদের জন্য। আলাম ইয়া রকম আহলাকনা কাবলাহুম মিনাল করুন, তারা কি চিন্তা করে দেখে না যে তাদের পূর্বে কত শত জাতিকে আমি ধ্বংস করেছি। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা কখনো ফিরে আসবে না, আর পারবে আসতে ফিরে ওইসব শক্তি? ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, আর এমন কেউ নেই যে তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, হাজির হইতে হবে না। অর্থাৎ প্রত্যেককে, ওয়াইন কুল্লুন ইন নায়ের অর্থে রয়েছে, এমন কেউ নেই, আর লাম্মা মানে ইল্লা, সকলকে আমার কাছে হাজির করা হবে, জবাবদেহি করতে হবে পৃথিবীতে কি করেছো, কি বলেছো, কেমন চলেছো। ওয়ায়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু আহিয়াই নাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বাম ফামিনহু ইয়াকুলুন। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পৃথিবীতে যে সব কুদরতের বহি প্রকাশ রয়েছে, যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেসব দেখে আল্লাহ পাককে এবং পরকালকে জানা যেতে পারে, এই বিষয়গুলি আল্লাহ পাক উল্লেখ করছেন। ওয়ায়াতুল্লাহুমুল আরদুল মাইতা, আল্লাহ পাকের নিদর্শন হচ্ছে একটি তাদের জন্য, আল আরদুল মাইতা মৃত ভূমি, অনাবাদ জমিন, শুকিয়ে গেছে। আহিয়াই নাহা, আমি সেগুলিকে জীবিত করি বৃষ্টি বর্ষণের মাধ্যমে। ওয়াখরাজনা মিনহা হাব্বান, আর তা থেকে আমরা শস্য উদ্গত করি, ধান গম ইত্যাদি খাদ্যদ্রব্য আমাদের জন্য আসছে। ফামিন হই আকল, তা থেকে মানব জাতিরা খেয়ে থাকে, ভক্ষণ করে থাকে। ওয়াজালনা ফিহা জান্নাতিম মিন নখিলি ওয়া আনাব, আর তাদের জন্য আমি সৃষ্টি করেছি এই পৃথিবীতেই খেজুরের বাগান, ও আনাব আঙ্গুরের বাগান, ও ফাজ্জার নাফিহা মিনাল অয়ুন, আর তাতে বহু রকমের ঝর্ণা আমি প্রবাহিত করেছি। আল্লাপাক খেজুর আর আঙ্গুরের কথা এই জন্য উল্লেখ করেছেন যে যাদের মাঝে কোরআনে করিম নাজিল হচ্ছে তারা খেজুর আঙ্গুরটাই বেশি চিনে, কারণ ওইসব দেশে খেজুর আঙ্গুরই হইতো, আম কাঁঠাল লিচু বললে তারা বুঝতো না, আর গুরুত্বও দিত না, যে যেমন বুঝে তাকে সেইভাবেই বুঝাইতে হবে। হাদিসিন নাস আলা কাদরে উকুলহিম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জন্য উক্তি রয়েছে, মানুষ যেমন বুঝার যোগ্যতা রাখে তেমনভাবে বুঝাও। একটা মূর্খ লোককে সায়েন্স আর প্রযুক্তি বলবেন, কিছু বুঝবে? একটা শিক্ষিত লোককে আপনি ক্লাস ফাইভের মতো কথাবার্তা বলবেন, তাহলে সাদরে গ্রহণ করবে, নিতে চাইবে না? যেমন আপনার সামনে লোকেরা আছে তেমন কথা বলেন, এটা হচ্ছে কথার অলঙ্কার। লেয়া কলুমিন সামারিহি, যাতে করে তারা তার ফল খেতে পারে। আমা আমেলাথু আইদিহিম, অথচ তাদের হাত এগুলিকে জন্ম দেয়নি, তৈরি করেনি। ফালায়াস করুন, তারপরে তারা আল্লাহ শুক্রিয়া আদায় করবে না? সুবহানাল্লাজি খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, পবিত্রতা একমাত্র সেই সত্তার, তিনি পুত্র পবিত্র, আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, যিনি প্রত্যেকটি বস্তুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আমরা জানি আর না জানি, বুঝি আর না বুঝি, প্রত্যেক বস্তুকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। গাছপালাতেও জোড়া জোড়া আছে, নরনারী আছে। মিম্মা তুম্বেতুল আর্দ, যা পৃথিবী এই জমি উদ্গত করে, মানে গাছপালা এতেও রয়েছে জোড়া জোড়া। অমিন আনফুসহিম, আর তাদের মধ্যেও আল্লাহ জোড়া জোড়া, মানুষকে আল্লাহ জোড়া জোড়া করেছেন। অমিম্মা লাই আলামুন, এমন এমন সৃষ্টির মধ্যে আল্লাহ পাক জোড়া জোড়া সৃষ্টি করেছেন যা মানুষ জানেই না। পজিটিভ নেগেটিভ, এটা কি জানতো 1400 বছর আগে? বিদ্যুতের তারে পজিটিভ নেগেটিভ থাকে, না হলে কাজ চলে না। সুবহানাল্লাহ, এটাও জোড়া। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ায়াতুল্লাহুমুল লাইল, আর তাদের জন্য আল্লাহ পাকের আর একটি নিদর্শন, যা দেখে যা জেনে আল্লাহকে চিনতে পারবে, আল্লাইল তা হচ্ছে রাত। নাসলাখু মিনহু নাহার, যা থেকে আমি দিনকে ছড়িয়ে নিয়ে যাই। রাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে নিয়ে যান, অপসারিত করেন। ফাইজাহ মুদলেমুন, তখন তারা অন্ধকারে ছন্ন হয়ে পড়ে, অন্ধকারে ডুবে যায়। যেমনই দিন চলে গেল, হঠাৎ করে আলো থাকতে থাকতে একেবারে অন্ধকার, নিজের আঙুলটাও দেখতে পাচ্ছে না চোখের সামনে নিয়ে এসে। ওয়াশামস তাজরিলি মুস্তাকাররিল্লাহ, আর সূর্য চলমান রয়েছে তার নির্ধারিত স্থানের উদ্দেশ্যে। এই লি মুস্তাকাররিল্লাহ, নির্ধারিত স্থান কি? তার অস্তমিত হওয়ার স্থান, এটা একটা বোঝানো হয়েছে। আপন কক্ষ আল্লাহ পাক যে রাস্তা নির্ধারণ করেছেন শীতকালে গ্রীষ্মকালে, তা বোঝানো হয়েছে। আর আরেকটা হচ্ছে সময় বোঝানো হয়েছে একেবারে কিয়ামত পর্যন্ত, যেই দিন আর পূর্ব দিক থেকে সূর্য উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে, আর সেই দিন তার সমাপ্তি ঘটে যাবে। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, আর এটি হচ্ছে মহাপরাক্রান্ত আর সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন, তার পক্ষ থেকে সুনির্ধারিত। অল কামারা কাদ্দারনাহু মানাজিল, আর চন্দ্রর কক্ষ আমি নির্ধারণ করেছি। চন্দ্রেরও মানাজিল আছে, প্রত্যেক রাত্রে প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কক্ষ নির্ধারণ করেছেন। হাত্তা আদাকাল অর্জুনিল কাদিম, এমন কি তা হয়ে যায়, দেখেন চিকন হয়ে, সরু হয়ে চন্দ্র দেখতে পেলেন, আবার ফুল আকার ধারণ করলো পূর্ণিমার চাঁদ, আবার ধীরে ধীরে ক্ষয় হয়ে প্রথম অবস্থায় ফিরে আসলো। আল্লাহ পাক বলছেন হাত্তা আদাকাল অর্জুনিল কাদিম, এমন কি সেটা ফিরে আসে, চন্দ্র ফিরে আসে, পুরাতন খেজুর মোচার ডাঁটার আকার ধারণ করে। লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্রকে পেতে পারে না, যদি একটা অপরকে পেয়ে যায় তাহলে ধ্বংস করে দিবে বা দুর্ঘটনা হবে। যেমন একটা সামনে থেকে ফ্লাইট আর এদিক থেকে একটা ফ্লাইট যাচ্ছে, ওড়ো জাহাজ দুটো যদি সামনাসামনি মুখোমুখি হয় তো দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, এমনটা কখনো হয়নি আর হবে না, হয়েছে আসমান জমিনের ইতিহাসে, সূর্য চন্দ্রের ইতিহাসে কোনোদিন। আর দুনিয়াতে অনেক ফ্লাইট দুর্ঘটনা ঘটছে, পানি জাহাজের দুর্ঘটনা ঘটছে, বাস আর ট্রেনে তো দুর্ঘটনা শুনতেই আছেন, এমন কি হয়েছে। সুবহানাল্লাহ, তাহলে কত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর সুপরিমিত করেছেন। পঙ্খতের মানুষ রাস্তাঘাট এত ভালো করছে, এত পাকা ড্রাইভার, তারপরে দুর্ঘটনা হতেই আছে। লাশামসু ইয়ামবাগী লাহা তুদরিকাল কামার, সূর্য চন্দ্রকে পাওয়া সম্ভব নয়। ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার, আর রাত দিনকে ছাড়িয়ে যেতে পারে না, যে রাত দিনকে পিছনে ফেলে চলে গেল, মানে রাত আর রাত হয়ে গেল সবসময়, এটাও হইতে পারে না, দিনের পর রাত, রাতের পর দিন হবে। অকল্লন ফি ফালাকি ইয়াসবাহুন, আর তাদের প্রত্যেকে নিজ নিজ কক্ষে সাঁতার কাটতে আছে। যেমন নদীতে সাঁতার কাটা হয়, ওই রকমই যেন এগুলি সাঁতার কাটছে আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টি সূর্য চন্দ্র আর এইরকম গ্রহ নক্ষত্র। ও আয়াতুল্লাহুম, আর তাদের আর একটি নিদর্শন হচ্ছে আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন, তাদের বংশধরকে মানব জাতিকে আমি আরোহণ করিয়েছিলাম বোঝাই নৌজানে। নূহ আলাইহিস সালামের যে নৌজান তিনি তৈরি করেছেন আল্লাহর হুকুমে, তাতে মানুষ উঠাতে আর অন্যান্য প্রাণী পাখি উঠাতে উঠাতে একেবারে ভারী হয়ে গেছিল, বোঝাই হয়ে গেছিল। তাতে উঠিয়ে সেই লোকগুলি থেকে এই পৃথিবীতে আল্লাহ এত লোক সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ সেই কথা এখানে বলেছেন, ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, আর তার মতোই, মানে নৌজানের মতো এমন এমন আল্লাহ যানবাহন সৃষ্টি করেছেন, মা ইয়ারকাবুন, যার উপর তারা আরোহণ করে থাকে বা যার উপর তারা আরোহণ করবে, এখনো চড়েনি, এমনও বাহন হবে যে সব বাহনে চড়বে। ওয়া ইন্নাশা নুগরিকুহুম, আর আমি চাইলে তাদেরকে ডুবিয়ে মারতাম। প্রথমখানে নূহ আলাইহিস সালামের জাতিকে ডুবিয়েছে, কাফেরদেরকে, এদেরকে ডুবিয়ে দিতাম, বা যে কোনো সময় ডুবিয়ে দিতাম পানি পথে চলার মতো, তাদেরকে শক্তি দিতাম না। ফালা সরিক আলহম, যদি এমনটা করতাম তো তাদের কোনো সাহায্যকারী থাকতো না, ওলাহমিউন কাজুন, আর তাদেরকে রক্ষাও করা হইতো না। কে রক্ষা করতো? ইল্লা রহমাতাম মিন্না, তবে আমার দয়া যে মানুষকে আমি জলপথে চলার শক্তি দিয়েছি। অমাতান ইলাহীন, এবং কিছু সময়ের জন্য তাদেরকে ভোগের সামগ্রী দিয়েছি, কিছুদিন দুনিয়াতে ভোগ করে না। ওয়াইদা কিল আলহমুত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, যখন কাফের মুশরিক মানব জাতিকে বলা হয় যে তোমরা ভয় করো তোমাদের সামনে যে আল্লাহর আজাব শাস্তি রয়েছে, ওমা খালফাকুম, তোমাদের পিছনে যা রয়েছে, অর্থাৎ তোমরা সামনের কথা চিন্তা করো কোন দিকে যাচ্ছ, আর পিছনে যা করেছ যদি পাপ করে থাকো সংশোধন করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর দয়া হবে। ওমা তাআতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো নিদর্শন যখন আসে, ইল্লা কানু আনহা মুরিদিন, তা থেকে তারা বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয়। এটা হচ্ছে অধিকাংশ মানুষের স্বভাব। ওয়াইজা কিল আলহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন তাদেরকে বলা হইতো যে আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করো, সাদকা করো, দান করো, যাকাত দাও, তোমাদের যে ফরজ দায় দায়িত্ব রয়েছে বাপ মাকে দেখো, আত্মীয় স্বজনদের দেখো, বলা হয় কালাল্লাযিনা কাফারু, তখন কাফেররা বলে লিল্লাযিনা আমানু, মুমিনদের ক্ষেত্রে, বা মুমিনদের কি, মুমিন মুসলিমরা অনেকে দুর্বল ছিল আর্থিক দিক থেকে, আর মানুষকে যারা সচ্ছল তাদেরকে বলা হয়তো পাপিষ্ট, সচ্ছল তাদেরকে বলা হয়তো যে দান খায়রাত করো গরিব অভাবীদেরকে, তখন তারা বলতো আনুত এমাল্লাউ ইয়াশা আল্লাহ আতামা, কেন এদেরকে আমরা খাওয়াবো, যাদেরকে আল্লাহ যদি চাইতেন নিজেই খাওয়াইতেন, আমাদেরকে যেমন আল্লাহ দিয়েছেন সচ্ছলতা এদেরকেও দিতেন, আল্লাহ খাওয়াইনি তো আমরা কেন খাওয়াবো, কি বদ্দমিজি কথা। ইন আনতুম ইল্লা ফি দালালি মুবিন, তোমরা তো সুস্পষ্ট গুমরাহিত রয়েছো। আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ, কোরআনের ঘটনা, যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয়, ঈমানকে শুদ্ধ করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে উচ্ছেদ করার জন্য। দাউদ আলাইহিসসালামকে রাজত্ব দিলেন, জ্ঞান দিলেন, তাকে মনোনীত করলেন, ঈমান আমরা যেমন তারাই মেনে নিয়েছিলেন, কোরআন সুন্নাহ যখন যেটা বলল সেটা মেনে নেওয়া, আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কি না। হাসান জামিল, মুখলিসুর রহমান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হোসেন, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, হারুন হোসেনের উপস্থাপনায় কিভাবে মুমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী, প্রতি বুধবার রাত 8টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Love book. Solution or problem? Islam to heaven or hell? There is a misconception. You choose. Beauty. Wealth. Family status. Virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. Dekhun, Ardhangini Natitangini. Kal Raat, 6:30, Apuno Shamprachar. Shokal 9:30, Bangladeshe. Peace TV, Banglaaye. আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে জানতে হবে, শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ, কোনো সন্দেহ নেই, এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুসালাম, মুজফ্ফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি, কবরকে সিজদা করতেছে, সেটাই ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। সূরা ইয়াসিনের তাফসীর আল্লাহ পাক আয়াত নম্বর 48 ইরশাদ করেছেন, ওয়া ইয়াকুলুনা মা তাহাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আর কাফের মুশরিক বিধর্মীরা বলে যে এই ওয়াদা কখন পুরা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তুমি যে বলছো যে পরকাল হবে, আখিরাত হবে, তোমাদের জবাবদেহি করতে হবে, এইসব কথা বলছো, কখন তোমার কিয়ামত? অথবা তুমি যে বলছো যে তোমাকে যদি বিশ্বাস না করি, তোমার নিয়ে আসা দিন যদি না মানি, তো আল্লাহর আজাব চলে আসবে, তো বিলম্ব কেন, কই তোমার আজাব? এভাবে তারা ঠাট্টা মজা করতো। মাতাহাজাল ওয়াদ, এই ওয়াদা কখন পুরা হবে? ইনকুন্তুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও হে মমিনরা, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা, আল্লাহ পাক বলছেন যে তারা একটি বিকট শব্দের, ভয়ঙ্কর শব্দের প্রতীক্ষায় রয়েছে। তা আকজহুম, যা তাদেরকে পকড়াও করবে, এসে ধরবে। অহম ইয়াখিসমুন, সেই সময় তারা বাক বিতণ্ডায় লিপ্ত থাকবে। হঠাৎ করে যেই দিন কিয়ামত হবে ভাবতে পারবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস এই আয়াতের ব্যাখ্যা করে, যারা চাষি চাষাবাদের কাজে সকালবেলা বেরোচ্ছে, যারা ব্যবসায়ী ব্যবসার জন্য বেরোচ্ছে, যারা এক জায়গায় থেকে আরেক জায়গা সফর করবে, তারা বিদেশে বেরোচ্ছে নিজ নিজ কাজে, যেমন সাধারণ মানুষ প্রতিদিন সকাল হলে চলাফেরা করে, নিজ নিজ কাজে নেমে যাচ্ছে, ভাবতেও পারিনি যে আজকে শেষ দিন। আর হঠাৎ করে দেখে যে আরে সূর্য তো উঠলো না, পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে। আল্লাহ পাকের ভয়ঙ্কর আওয়াজ মানে সিংহাই ফুক হয়েছে। ফালা ইয়াস্তিতি ওনা তাওসিয়া, তখন না তারা কোনো ওসিয়ত করতে পারবে। যখন মানুষের মৃত্যুর মুহূর্ত আসে, তখন অনেক কথাই বলার থাকে, স্ত্রীকে বলার থাকে, কিছু আদব কায়দা শেখানোর থাকে, ভবিষ্যৎ কিছু এভাবে চলিও, ছেলে মেয়েদেরকে এভাবে তোমরা পড়াশোনা করিও বা সংসার চালাও, মিলেমিশে থাকিও, টাকা পয়সা এত টাকা মুখের কাছে পাবো, আমার কাছে এত পাবে, এগুলো অনেক কিছু বলার থাকে, এগুলি ওসিয়ত বলা হতে পারে। এমন সময়ই পাবে না যে ওসিয়ত করবে কেউ কাউ, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, আর না নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারবে। গিয়েছে মাঠে, মাঠ থেকে বাড়ি ফিরে আসতে পারবে না। গিয়েছে দোকানে ব্যবসা করার জন্য, গিয়েছে দূরে একটু রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরিয়েছে, ফেরার কোনো সুযোগ থাকবে না যে একবার বিবিটাকে দেখেই নি, ছোট বাচ্চার আছে একটু দেখেই নি শেষখানে। আল্লাহু আকবার। অনুফিকা ফিস সুর, আল্লাহ পাক বলছেন সিংহাই ফুঁক দেওয়া হবে। ফায়দাহুম মিনাল আজদাস ইলা রব্বিহিম ইয়ানসিলুন, তখন তারা তাদের কবর থেকে, আজদাস হচ্ছে কবর, জাদাস কবর থেকে তারা উঠে আসবে নিজ নিজ, ইলা রব্বিহিম তাদের প্রতিপালকের উদ্দেশ্যে দৌড় দিয়ে ছুটে আসবে, ছুটবে। এটা শেষ যখন ফুক হবে তখন কবর থেকে ছুটবে। কালু, আর বলবে, ইয়া ওয়াইলানা, হাই দুর্ভোগ, মাম্বা আসানা মিম মারকাদেনা, আমাদের এই আরাম গাহ থেকে, ঘুমের জায়গা থেকে, মারকাদ ঘুমাবার স্থানকে বলা, আমাদের এই ঘুমের জায়গা থেকে আমাদেরকে কে জাগালো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, হাজা মা ওয়াদার রহমান, বা মুমিনরা বলবে এটাই তো দয়াবান আল্লাহ ওয়াদা করেছিলেন যে একদিন উঠতে হবে, হে কাফের বিদিন তোমরা বিশ্বাস করনি, অসাদাক আল মুরসালুন, আর রাসূলগণ সত্য বলেছিলেন, তোমরা কি বিশ্বাস করেছিলে কোরআনের কথা, হাদিসের কথা বিশ্বাস করনি, সন্দিহান ছিলে, পেট নিয়ে মেতেছিলে, নেতৃত্ব নিয়ে মেতেছিলে, জন্মসূত্রে মুসলিম, যারা সারা জীবনটা কোনোদিন চিন্তা করলো না, তাদের অবস্থা এইরকমই, কোনো চিন্তাই করেনি যে রসুল বলেছেন, সুতরাং বিশ্বাস করতে হবে, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন। ইন কানাতিল্লা সাইহাতা ওয়াহেদা, সেটা মাত্র একটি বিকট ভয়ঙ্কর শব্দ হবে। ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন, তখন সকলে আমার সামনে হাজির হয়ে যাবে জবাব দেওয়ার জন্য। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইয়্যা, আল্লাহ পাক ঘোষণা করবেন আজকের দিনে কারো ওপর কিঞ্চিত পরিমাণ কোনো জুলম হবে না। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তাআমালুন, যা কিছুই কর্ম করেছ তারই তোমাদেরকে শুধু বদলা দেওয়া হবে। এমন হবে না যে কেউ নেকি একটু বেশি করেছে কম পেয়ে গেল, যেমন দুনিয়াতে হয়, ভালো করেও পারিশ্রমিক পেলেন না মালিকের কাছে, পাপ কম করেছে আর একটু বেশি শাস্তি হয়ে গেল, না কখনো হবে না। সেই দিন জান্নাতিদের কথা আল্লাহ বলছে, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, নিশ্চয় জান্নাতের অধিবাসীরা আজকের দিনেই, এই দিন যেই দিন জান্নাতিরা জান্নাতে যাবে, ভাগ্যবান হবে, ফি শুগুলিন ফাকিহুন, তারা নিজের নিজের অবস্থায় আনন্দিত থাকবে, নিজের আনন্দে মগ্ন থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা, ফি জিলালিন, ছায়ায় অবস্থান করবে, আলাল আরায়েকে, আরিকাতুন বহু বচন, নিজ নিজ আসনে তারা বসে থাকবে, হেলান দিয়ে, মুত্তাকিউন, আর কোনো রৌদ্র থাকবে না, তাপ থাকবে না। লাহুম ফিহা ফাকিহা, তাদের জন্য রকমারি ফলমূল হবে। ওয়ালাহুম মা ইয়াদাউন, আর তাদেরকে তাই দেওয়া হবে যা তারা চাইবে। মনে যা চাইবে সামনে চলে আসবে হাতের নাগালে। সালামুন কাউলাম মির রব্বির রহিম, প্রতিপালক দয়াবানের পক্ষ থেকে সালামের বাণী দিয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হবে। সালাম সালাম বলা হবে, শান্তি আর শান্তি তোমাদের জন্য হে মমিন, হে জান্নাতিরা। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাফির পাপিষ্ট অবাধ্য গুনাহগার বেনামাজি তাদেরকে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, একসাথে একাকার হয়ে থাকবে না, আলাদা তোমাদের দল। প্রত্যেক পাপকারীরা এক এক রকম দলে ভাগ হবে, যেমন অন্য আয়াত বা হাদিস স্পষ্ট করে। আর দুই ভাগে ভাগ হবে মমিন আর কাফের, বিশ্বাসী আর অবিশ্বাসী, আল্লাহর তহিদ প্রতিষ্ঠাকারী আর মুশরিক বহুত্ববাদী। আর তারপরে একদল শুধু মুশরিক, আর এক দল মুশরিকের সাথে খুনি, খুনিদের একদল, জেনাকারী ব্যবিচারকারীদের আর এক দল, মদখোরদের আর এক দল। এক এক রকমের পাপ যারা করেছে আলাদা আলাদা তাদেরকে করে আল্লাহ পাক পৃথক করে দেবেন। আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, তারপর আল্লাহ বলবেন, হে আদম সন্তান তোমাদের কি আমি নির্দেশ দিইনি? আহেদা ইয়া আহাদ মানে আদেশ দেওয়া, আল্লাহ পাকের অঙ্গীকার করিনি তোমাদের সাথে, আল্লাহ তাবুদুস শয়তান, তোমরা শয়তানের পুজো করবে না, শয়তানের ইবাদত করবে না। যেই ব্যক্তি এক আল্লাহর ইবাদত করেন না, সেই ব্যক্তি শয়তানের কথা মোতাবেক চলে এবং আল্লাহ ছাড়া অন্যের উপাসনার পিছনে শয়তানি চক্রান্ত চলছে। জিন শয়তান, মানুষ শয়তানের, সুতরাং সেটা শয়তানেরই ইবাদত। এই আয়াত আল্লাহ বলেছেন সুরে ইয়াসিনে। আর সুরে মারিয়ামে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপদেশ দিয়েছিলেন তার পিতাকে, তখন বলেছে, ইয়া আবাতি লা তাবুদিশ শয়তান, আব্বা শয়তানের পুজো করিয়েন না। তার আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, অন্যের কাছে দোয়া করা, প্রার্থনা করা, অন্যের কাছে ছেলে মেয়ে পাবো, অন্যের কাছে মনের আশা পূরণ হবে, এইরকম আশা রাখা, এটি শয়তানের পুজো। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, কারণ এই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ানে বদুনি, আর একমাত্র আমার ইবাদত করো, হাজা সিরাত মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ সরল পথ, আর এটাই হচ্ছে পুরস্কৃতদের পথ, এটাই হচ্ছে জান্নাতের পথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আর এই শয়তান তোমাদের বহু জাতিকে পথভ্রষ্ট করেছে। আফালাম তাকুনু তাকিলুন, তোমরা কি বুঝার চেষ্টা করো না? এই যে শয়তানের বিভ্রান্তিতে ফেরাউন, কারুন, হামান, আরাদ, সামুদ, যত পাপিষ্ট জাতি, এর সর্বনাশ হয়েছে। আবু জাহাল, আবু লাহাব কোথায় পৌঁছে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন, এই হচ্ছে জাহান্নাম যা দেখছো এখন, যার সম্পর্কে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল। তুআদুন ওয়াইদ থেকে যদি হয় তো ভয় দেখানোর অর্থ, আর কেউ কেউ ওয়াদা থেকে নিয়েছেন, যার তোমাদের প্রতিশ্রুতি করা হয়েছিল, তোমরা যদি অবাধ্য হও, অস্বীকার করো, পরকাল বিশ্বাস না করো, পরকাল সম্পর্কে চিন্তাশীল না হয়, তাহলে জাহান্নামের ওয়াদা থাকলো। ইসলাম হালিয়া বেমা কুন্তুম তাক ফরুন, তোমরা যেহেতু কুফুরি করেছো, সুতরাং এই জাহান্নামে তোমরা জ্বলতে থাক, প্রবেশ করো। আলিয়া মানাহিম আল্লাহ আফওয়াহি, অনেক ওজোর আপত্তি পেশ করবে, আল্লাহ পাক এ বাকশক্তি বন্ধ করে দেবেন, মুখ আর কথা বলবে না। আল্লাহ বলছেন, আজকের দিনে আমি তাদের মুখের ওপর মোহর লাগিয়ে দেব, মুখ বন্ধ। অতকাল্যে মোনা ইদিহিম, আমাদের সাথে তাদের হাতগুলি কথা বলবে, হাতে কথা বলবে, আল্লাহ আমার দ্বারা পাপ করিয়েছে, ব্যবিচার করিয়েছে, খুন করিয়েছে, আমাকে দিয়ে শির কুফুরি করিয়েছে, অন্যায় অত্যাচার করিয়েছে। অর্থাৎ সাধু আরজুলহুম, আর তাদের পাগুলি সাক্ষী দিয়ে, পাগুলি বলে, আল্লাহ আমাকে বাধ্য করেছে যেতে, আমি যেতাম না, আমাকে নিয়ে গেছে, তার বধ প্রকৃতি আমাকে বাধ্য করেছে যে চল হাঁট, গুনার কাজে নিয়ে গেছে। বেমা কানু ইয়াকসিবুন, যা কিছু তারা কর্ম করেছে সে সম্পর্কে হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। ওয়ালাউ নাশা ওয়ালা তামাসনা আলা আয়ুনিহিম, আমি যদি আল্লাহ চাইতাম তাহলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতাম। ফাস্তা বা কুসেরাত, দুনিয়াতে আল্লাহ পাক দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতেন আল্লাহ কাফের পাপিস্টের। ফাস্তা বা কুসেরাত, অতপর মানুষ হঠাৎ করে যদি দৃষ্টিশক্তি চলে যায় তাহলে এদিক ওদিক ছোটাছুটি চেষ্টা করবে বা নিজের জায়গায় পৌঁছার চেষ্টা করবে। ফাস্তা বা কুসেরাত, রাস্তা তখন খোঁজাখুঁজি শুরু করতো। ফান নায়ুব সেরুন, কিন্তু দৃষ্টিশক্তি নাই, কি করে দেখতে পারে? ওলাউ নাশা ওলা মাসাখনাহু আলা মাকানাতিহিম, আর আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তাদের নিজের নিজের গৃহে, নিজ নিজ জায়গায় তাদেরকে আমি বিকৃত করে দিতাম, তাদের রূপ চেহারাই বদলে দিতাম, মানুষকে বানর করে দিতাম, কুকুর শৃগালে পরিণত করতাম, শুকুর বানিয়ে দিতাম। ফামাস্তাত মদিয়াম ওয়ালা ইয়ার জীবন, তারা আগেও বাড়তে পারতো না আর ফিরতেও পারতো না, তাদের বোধ শক্তি যে মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন সব কিছু ছিনিয়ে নিতেন, কুকুর শুকুর বানর বানিয়ে দিলে। যেমন আল্লাহ ফাকরবুল আলমী দাউদ আলাইহিস সালামের জামানায় যারা হিল্লা করেছিল, হিল্লা করে হারাম কাজ করেছিল তাদেরকে আল্লাপাক কোনো কেরাদাতান খাসে লাঞ্ছিত বানর বানিয়ে দিয়েছিলেন এবং ধ্বংস করেছেন তাদের। আল্লাহ পাক তারপর বলছেন অমান্য আম্মেরহু নুনাক্কি সুফিল খালক, আল্লাহ পাকের সৃষ্টির নীতিমালা হচ্ছে যাকে আমি আয়ু বেশি দিই, বয়স বেশি হলো বার্ধক্য পৌঁছিল, নোনাক্কে সুফিল খালক সৃষ্টির ক্ষেত্রে তাকে উল্টো দিকে ফিরিয়ে দিই, মানে দুর্বল হয়ে পড়ে। চল্লিশ পর্যন্ত খুব সবল ছিলেন, তারপরে এখন ধীরে ধীরে দুর্বল হইতে হইতে যেমন বাল্য অবস্থায় কমজোর দুর্বল ছিলেন তেমনই অবস্থা। আশি নব্বই বছর একজন বুড়ো মানুষ পাঁচ বছর সাত বছরের বাচ্চার মতোই খাবারের জন্য কান্না করে, মনের একটু খেলাফ হইলে হু হু করে কান্না শুরু করে দেয়। সুবহানাল্লাহ, ছোট বাচ্চা যেমন একাই সফর করতে পারে, একটু বুড়ো আশি নব্বই বছর একাই কোথাও যেতে পারে না। আল্লাহ আল্লাহ বলছেন আফালে আকিলুন, এগুলো কে করছে চিন্তা করে দেখো না। ওমা আল্লাম নাহু শেরা ওমা ইয়ামবাগিল্লাহ, আরো শুনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, আর রাসূলের জন্য কাব্য রচনা কবিতার আবৃত্তি করা শোভনীয় নয়, তাকে আমি কবিতা শিখাইওনি। ওমা ইয়ামবাগিল্লাহ, আর তার জন্য এটা উচিত নয়, শোভাও পায় না। ইন হুয়া ইল্লা যিকরুম ওয়া কুরআনুম মুবিন, এই কোরআনে করিম হচ্ছে উপদেশ, কাব্য নয়, আর স্পষ্ট কোরআন যা তোমাদের সামনে পাঠ করে শোনানো হচ্ছে। এখান থেকে আমরা আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমিন। কোরআনে করিম দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করেন, আমিন। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো যার কোন তুলনা নেই। আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফীহ, এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই, অক্ষরে অক্ষরে সত্য, প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য যা মহান আল্লাহ পাঠিয়েছেন মুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য, যা সব থেকে পবিত্র বই। আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোন গ্রন্থ নেই, যা মুমিনের জীবনকে আলোকিত করে দেয়। দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 10:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, সবচেয়ে লাভজনক ব্যবসা। আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে? কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 261। যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায়, যেটি বৃদ্ধি পায় 7 শীষে এবং প্রত্যেক শীষে আছে 61 দানা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন। যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আপনি রিটার্ন পাবেন 700 গুণ বেশি। ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন 70,000%। আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে? আজই বিনিয়োগ করুন আল্লাহ তাআলার রাস্তায়। পিএস টিভি বাংলা, মানবতার সমাধান।